عايشين في رضا رب السماء. وعرفت الله رب حلوة حلوة حلوة حياتي. وعرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أأنتم أشد خلقا أم السماء وبناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করে রেখেছেন, সে আল্লাহ পাকেরই অশেষ শুক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে তার তৌফিক দান করেন, তার সুন্দর করে ইবাদতের তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের নিয়ামতের সবচেয়ে বেশি শুকরগুজার বান্দা ছিলেন। আমরা তাফসীর করছি সূরাতুন নাজিয়াত থেকে, সূরা নাজিয়াতের আয়াত নম্বর 27 এবং 28 আল্লাহ পাক ইরশাদ করছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামা ও বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের যে সৃষ্টি রয়েছে তার কিছু বর্ণনা করছেন, তার মধ্যে আকাশের সৃষ্টি। আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে বিশেষ করে বলছেন যে দেখো, তোমাদেরকে সৃষ্টি করা বেশি তেমনই, সারা পৃথিবীর যে কোনো বস্তু সৃষ্টি করা সহজ, আল্লাহ পাকের জন্য সব কিছু সহজ। কারণ আল্লাহ পাককে কোনো মেহনত পরিশ্রম করা লাগে না, শুধু একটি কথা বলার লাগে, কোন হয়ে যাও, ফায়া কোন, তখন হয়ে পড়ে। কিন্তু এখানে যে আল্লাহ পাক বলেছেন, আর এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে যে কাফের মুশরিকদের পুনরুত্থান সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে তোমাদের পুনর্জীবিত করা আর আসমান জমিন সৃষ্টি করা কোনটা বেশি জটিল হইতে পারে, কোনটা বেশি ভারী হইতে পারে, এটা মানুষের দিকে লক্ষ্য করে। মানুষকে যদি দুটো কাজ করতে দেওয়া যায়, একটা বড় ধরনের কাজ আর একটা তুলনামূলক ওই যেটা কাজ বলা হলো তার চাইতে একটু হালকা, তাহলে স্বাভাবিক ওর জন্য হালকা আর ভারীর প্রশ্ন উঠবে, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে সে প্রশ্ন নেই। আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে আবার জীবিত করতে পারবেন না বা করবেন না এইরকম ধারণা কেন? আল্লাহর জন্য তো বড় সহজ যে আল্লাহ প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন। একটা দলিল হিসাবে পরকাল যে হবে আর বিচার দিবসে আল্লাহ পাক উপস্থিত করবেন নতুন জীবন দান করে, এর দলিল প্রমাণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দলিল পেশ করেছেন যে যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে অক্ষম? দ্বিতীয়বার সৃষ্টি করা তো সহজ তার জন্য। আর একটি দলিল হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টি ছোট বড় বহু রকমের রয়েছে। যে আল্লাহ বড় বড় সৃষ্টিকে সৃষ্টি করে, সূর্য, চন্দ্র, আসমান, জমিন, পাহাড়, পর্বত ইত্যাদি, সে আল্লাহ পাক 3.5 হাতের মানুষ সৃষ্টি করতে পারবেন না। আবার মহান আল্লাহ এখানে বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামা ও বানাহা, হে মানুষরা, তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা যা আল্লাহ বানিয়েছেন? রাফা সামকাহা ফাসাওয়াহা, আল্লাহ পাকে আকাশের ছাদ, সামক মানে হচ্ছে সাক্ফ, ছাদ, আকাশের ছাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চে তুলেছেন, ফাসাওয়াহা, এবং তাকে আল্লাহ পাক ভারসাম্য পূর্ণ করেছেন। আল্লাহ পাকের এই সৃষ্টিতে কোনো রকমের ব্যতিক্রম, কোনো রকমের ত্রুটি এরকম কিছু নেই। আল্লাহ পাকের এই সৃষ্টি যেমন হওয়ার প্রয়োজন তেমন করে আল্লাহ পাক রব্বুল আলম সৃষ্টি করেছেন। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আর আল্লাহ পাক রাতকে ঢেকে দিয়েছেন অন্ধকার দিয়ে। ওয়া আখরাজা দুহাহা, এবং আল্লাহ পাক বের করেছেন, প্রকাশ করেছেন দিবালোককে। আল্লাহ পাকই রাতের পরে দিন নিয়ে আসেন আর দিনের পরে রাত নিয়ে আসেন। আল্লাহ অন্ধকার করেন, আল্লাহ আলো দিয়ে থাকেন। একই রকম অবস্থায় যদি আল্লাহ পাক রেখে দিতেন তাহলে তোমাদের জীবন যাপন বড়ই কষ্টকর বা অচল হয়ে পড়তো। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এরপরে আল্লাহ পাক জমিনকে বিস্তৃত করেছেন, জমিনকে আল্লাহ পাক বিছিয়েছেন, দাহা মানে বিছানো, বসবাসযোগ্য করা। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক আকাশ আগে সৃষ্টি করেছেন, তারপরে জমিনকে আল্লাহ পাক বলছেন দাহাহা, আল্লাহ পাক বিছিয়েছেন বা বসবাসযোগ্য করেছেন। কিন্তু সূরায়ে ফুসসিলাত, সূরায়ে যেটাকে হামিম সেজদা বলা হয়, উপমহাদেশের কোরআনে কারিমগুলোতে হামিম সেজদা লেখা আছে, আরব দেশে একটা সুরার একাধিক নামের ক্ষেত্রে কোন কোন সুরার নাম ওখানে প্রচলিত যেটা উপমহাদেশে প্রচলিত না। ফুসসিলাত, যার অপর নাম হামিম সাজদা, তার আয়াত নম্বর 9-12 আল্লাহ পাক ইরশাদ করেছেন বিস্তারিত আসমান জমিন আর সমস্ত আল্লাহ পাকের সৃষ্টির সূচনা, কেমন করে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন জমিন দিয়ে, যে আল্লাহ পাক প্রথম জমিন সৃষ্টি করেছেন। আর এখানে আয়াত বলে যে আল্লাহ পাক আগে আকাশ সৃষ্টি করেছেন, তাহলে দাহা মানে সৃষ্টি করা নয়, দাহা মানে হচ্ছে বিস্তৃত করা, বিছিয়ে দেওয়া। তো এই জন্য এইভাবে সমন্বয় হইতে পারে। আর এটাই ঠিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে প্রথম সৃষ্টি করেন, তারপরে সেটা গুটানো ছিল, মোড়ানো ছিল, আর সেটাকে দাহা, যেটাকে দাহুন আরবিতে বলা হয়, বিছিয়েছেন, এটা আসমান সৃষ্টি করার পরে করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন আখরাজা মিনহা মা আহা ও মার আহা, এবং এই মাটি থেকে আল্লাহ পাক তার পানীয় বের করেছেন এবং তার তৃণভূমিও বের করেছেন, গাছপালাকে আল্লাহ পাক উদ্গত করেছেন। ওয়াল জিবালা আর সাহা, এবং পাহাড় পর্বতমালাকে আল্লাহ পাক দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। মাতা আল্লাহুম ওয়ালি আনআমিকুম, এ সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের কি জন্য? আসমান জমিন এবং আসমান জমিনে তোমাদের উপজীবিকার ব্যবস্থা, এসব আল্লাহ পাক কেন করেছেন? পানি আবার তৃণভূমি এসব কেন? আল্লাহ বলছেন মাতা আল্লাকুম, তোমাদের ভোগের সামগ্রী হিসাবে, বলে আনআমিকুম, আর তোমাদের গৃহপালিত পশুর খাদ্য হিসাবে ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ফাইজা জাআতি তাম্মাতুল কুবরা, শুনে রাখো যখন চলে আসবে মহাসংকট। মহাসংকট হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিবস যখন চলে আসবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, সেই দিন মানুষ স্মরণ করবে, স্মরণ করবে মা সা, যে সে কি জোর প্রচেষ্টা চালিয়েছিল পৃথিবীতে, যা করেছিল। ইয়াতাযাক্কারুল ইনসান, স্মরণ করবে আমি কি করে এসেছিলাম, আমার জোর জীবনে কিসে ছিল? পয়সা উপার্জনে, নেতৃত্বের জন্য, না মানুষ ক্ষয়ক্ষতি করার জন্য, না ভালো করার জন্য, ইমান এবং আমার ভালো আমল ছিল কি? সব কিছু স্মরণ করবে সেই দিন। অবুর্রেজাতিল জাহিম লিমান ইয়ারা, এবং দর্শকদের জন্য সেই দিন জাহান্নামকে প্রকাশ করা হবে। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাশরের মাঠে উপস্থিত করবে, ফেরেশতারা দৌড়ে টেনে থাকবে লাগাম দিয়ে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, হাজির করবেন, এবং দর্শকরা দেখবে, শুধু কাফেররা দেখবে যারা জাহান্নামী হবে, শুধু পাপিষ্টরাই দেখবে, না মুমিনরাও দেখবে? এই ক্ষেত্রে দুটি মত থাকলেও সঠিক হচ্ছে আল্লাহ আলাম যে সকলেই দেখবে, যাতে করে মুমিনরা আল্লাহ পাকের আরো বেশি শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হিদায়ত দান করেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন ভালো পথে চলার, আল্লাহ পাককে বিশ্বাস করেছিলাম, পরকালকে বিশ্বাস করেছিলাম, আল্লাহ পাকের রাসূলকে বিশ্বাস করেছিলাম, কোরআনে কারিমের বাস্তবায়ন করেছিলাম, তাই আলহামদুলিল্লাহ এই জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেছি। আল্লাহ পাক তারপর ইরশাদ করছে ফাআম্মা মান তাগা, পক্ষান্তরে যারা সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর রাসূলের হকের ক্ষেত্রে হোক, মানুষের হকের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, যে কোনো গুনাহ করা যা আল্লাহ নিষেধ করেছেন বাড়াবাড়ি করা, শিরিক করা, বিদাত করা, বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি করা ফরজ যে বিষয়ে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া বাড়াবাড়ি করা, যেই ব্যক্তি বাড়াবাড়ি করবে। ওয়াসারাল হায়াত আদ-দুনিয়া, এবং পার্থিব জগৎকে প্রাধান্য দিল। আল্লাহ পাক দুটি কথা বলেছেন, বাড়াবাড়ি করল, নিজেকে সংযত করল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সীমানা নির্ধারণ করেছেন চলাফেরার জন্য, জীবনযাপনের জন্য, সেখানে থাকলো না, বরং সীমা অতিক্রম করে গেল। আর পার্থিব জগৎকে প্রাধান্য দিল, পার্থিব জগৎকে প্রাধান্য আপনি দিচ্ছেন না দিচ্ছেন না, এই বিষয়টি আপনি নিজেই চিন্তা করুন। যদি দেখা যায় যে আপনার দিনের কাজ, ঈমান এবং আমলের কাজ, আপনার ধর্মীয় কাজ দেখা যায় যে 2 নম্বরে, আর যেটা আপনার দুনিয়ার কাজ সেটা কিন্তু 1 নম্বরে সবসময় থাকছে, আপনার বাস্তব জীবনে বুঝতে পারবেন, আপনার ঘুম এটা হচ্ছে আপনার দুনিয়া, আর ফজরের সলাত এটা হচ্ছে দিন, তাহলে দুনিয়ার আখেরাতের মধ্যে কোনটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার জীবনে? ফজরের সময় আপনি মসজিদে গিয়ে জামাতে সময় মতো নামাজ পড়েন কিনা এতেই ফুটে উঠবে, আর শুধু মুখে দাবি করবেন যে আমি ভাই দুনিয়া করলেও আমি একজন মুসলিম, দুনিয়া আমার 2 নম্বরে, আমার আগে হচ্ছে দিন, আগে হচ্ছে ইসলাম, শুধু মুখে দাবি করলে থাকবেন, আপনার কাজে প্রমাণ করবে। আপনি যদি দেখেন যে আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি হারাম খাই না, হালাল রুজি আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন, হারামে চলে গেলেন আপনি, এরকম না করে আপনি হারাম থেকে বেঁচে থাকলেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমি আখেরাতকে প্রাধান্য দিচ্ছি। হারামের সুযোগ সুবিধা বেশি, হারামে দ্রুত উপার্জন হইতে পারে, রাতারাতি বড় লোক হওয়া যেতে পারে, কিন্তু আমি হারাম কেন করি না, কারণ আমি আমার দিনকে, আমার ইমানকে, আমার ইসলামকে, আমার আখেরাতকে প্রাধান্য দিচ্ছি। আর যদি দেখা যায় আপনার রিজিকে হালাল আছে হারাম আছে, তাহলে আপনি পয়সাকে প্রাধান্য দিচ্ছেন আপনার ইমান ইসলামের উপর। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি আখেরাতকে প্রাধান্য দিচ্ছেন না দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। যারা দুনিয়াকে প্রাধান্য দেবে তারা জাহান্নামী হবে আল্লাহ বলছেন, আর যারা আখেরাতকে প্রাধান্য দেবে, আল্লাহ বলেননি যে সংসার ত্যাগী হয়ে যাও, আল্লাহ বলেননি যে তুমি টাকা পয়সা উপার্জনই করিও না, আল্লাহ বলেননি যে তুমি নেতৃত্ব দিও না, দুনিয়ার যা আল্লাহ হালাল পথে দিয়ে দেন সব কিছুই গ্রহণ করতে বলেছেন হালাল পথে হইলে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে দোয়া শিখেছেন, সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ দোয়া নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও হাসানা আপনি কল্যাণ কামনা করুন আল্লাহ পাকের কাছে, আর আখিরাতের হাসানা আপনি কামনা করুন। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ পাক কারণ সম্পর্কে উপদেশ দিতে গিয়ে মূসা আলাইহিস সালাম ভাষায় বলছেন, দেখো দুনিয়াতে তোমার অংশ আছে, ধন সম্পদ ভুলে যেও না, ঠিক আছে গ্রহণ করো, কিন্তু ওয়া আহসান কামা আহসান আল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন, সুতরাং তুমি আল্লাহর সাথেও এহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এহসান করা মানে আল্লাহর ইবাদত বন্দেগী সুন্দর করা, আল্লাহ পাক সম্পর্কে আকীদা সুন্দর থাকা, আল্লাহ পাকের দিন মেনে চলা, আর মানুষের সাথে আল্লাহর বান্দাদের সাথে এহসান করো, সৎ ব্যবহার করো। তো আল্লাহ পাক দুনিয়া আর দিন দুটোই নিয়ে চলতে বলেছেন, আফিল আখিরাতে হাসান, আর আখিরাতের কল্যাণ দান করো, ওকে না যাবেন না, আর আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করো যাতে করে জান্নাত পাই। আল্লাহ পাক বলছেন যারা ও আসার আল হায়াত আর দুনিয়া, পার্থিব জগৎকে প্রাধান্য দেবে, ইন্নাল জাহিমা হি আল মাওয়া, তো জাহান্নামই তাদের আবাসস্থল হবে। এখানে অল্প সময় বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। মানে তো ভাতৃ মণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে, আমরা তাফসীর করেছিলাম সূরায়ে নাজিয়াতের, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে নাজিয়াতের আয়াত নম্বর 38-39 ইরশাদ করছেন। তার আগের আয়াতে আলোচনা হয়েছে, ফা আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত আদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা বাড়াবাড়ি করবে আর পার্থিব জগৎকে প্রাধান্য দেবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদেরই বাসস্থান, জাহান্নাম তাদেরই বাসস্থান। ও আম্মা মান খাফা মাকামা রব্বে, পক্ষান্তরে যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করবেন বিচার দিবসে, আর সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে, যতক্ষণ আমার পৃথিবীর সমস্ত কাজ কর্ম আকিদা আমল আখলাক চরিত্র ইবাদত বন্দিগির হিসাব না হবে, আল্লাহর সামনে থেকে নড়তে পারবো না, যদি এই জবাবদেহিতে ফেল করি তাহলে জাহান্নামে যেতে হবে। যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, রবের সামনে যেদিন দাঁড়াতে হবে সেই দিন মুসলিমদেরকে প্রথম প্রশ্ন করা হবে তাদের সালাত সম্পর্কে, তাহলে মুসলিম কি আর বেনামাজি হইতে পারে? যে প্রথম যে প্রশ্নটা হবে তার উত্তরই প্রস্তুত নেই, তারই জবাব নেই তাদের কাছে, তাহলে কি করে পাশ করবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট সহি হাদিস যে যদি নামাজে এই সালাতে ফেল করে যাই তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে হতভাগা। অন্য হাদিসে রয়েছে তাহলে অন্য অন্য আমল অবশ্যই ফেল করবে, তাহলে শুধু যাকাত হজ পয়সা ছিল হজ করেছেন অথবা আরও কিছু জনকল্যাণমূলক কাজ করেছে, এগুলিতে তো নাজাত পাওয়া যায় না। প্রথম যে প্রশ্ন হবে তার প্রস্তুতি সেখান থেকে শুরু করতে হবে, তৌহিদ ঠিক রেখে শিরক মুক্ত হয়ে প্রথম নামাজ দিয়ে শুরু করতে হবে। আর নামাজ হচ্ছে আপনার অন্তরে যে ঈমান আছে তার বাস্তব প্রমাণ, আপনি প্রমাণ করছেন দিনে 5 বার করে যে আমার অন্তরে ঈমান আছে, আমি একজন মুসলিম, আর আরেকজন নামাজ পড়ে না, প্রমাণ নেই তার কাছে কিছু। আপনার মাঝে আর একজন অমুসলিম মাঝে পার্থক্যটা কি? সেও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, পার্থক্য কোথায় তাহলে? এই জন্য তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দার মাঝে আর কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত, সালাত দিয়ে পার্থক্য হয় যে নামাজের সময় রাস্তায় বসে আছে একজন অমুসলিম আর আপনিও বসে আছেন, তার কোনো পার্থক্য নেই। নামাজের সময় ফজরে শুয়ে থাকে অমুসলিম, শুয়ে থাকে আপনি মুসলিম শুয়ে থাকেন, কোনো পার্থক্য নেই। তাহলে সূর্য উঠে যায় আপনারও আর সূর্য উঠে যায় অমুসলিমেরও, নামাজের সময়টা চলে যায়, তাহলে কোনো পার্থক্য নেই, একই খুরের মাথা মোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন, যারা রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলো, ওয়ানাহান নাফস আনিল হাওয়া, আর নিজেকে বাঁচিয়ে রাখলো, নিজেকে বিরত রাখলো আনিল হাওয়া, কামনা বাসনা থেকে। হাওয়া বলা হচ্ছে কুপ্রবৃত্তি, আপনার মনে যা বলে তাই শুনলেন না আপনি, মনে যা বলে তা যাচাই করলেন আল্লাহ পাকের বিধান দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে, যে ইসলামে কি এটার অনুমতি আছে, আল্লাহ পাক কি আমাকে অনুমতি দিয়েছেন এই কথা বলার, এই কাজটা করার, এইরকম পদক্ষেপ নেয়ার আল্লাহকে অনুমতি দিয়েছেন, আপনি আগে জিজ্ঞাসা করেন, আপনার মনে যে কথাটা আসছে প্রথম জিজ্ঞাসা করেন, এর উত্তর নেন। যদি আল্লাহ বা তার রাসূলের পক্ষ থেকে অনুমতি পেয়ে যান তখন কদম উঠাবেন, তাহলে আপনি মনের পূজা করলেন না, আল্লাহ পাকের ইবাদতকারী হয়ে আল্লাহ পাকের অনুগত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত করলেন। আর যদি দেখা যায় যে মনে যা লাগছে তাই বলছেন, মনে যা আসছে তাই করছেন, মনে যেমন লাগে জীবনযাপন করা তেমনই করেন, তাহলে আপনি মনের কামনা বাসনার উপাসনা করলেন। যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজেকে কামনা বাসনার অনুসরণ থেকে বাঁচিয়ে রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তাদের বাসস্থান। তাহলে জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলে দিলেন, আর জাহান্নামে কারা যাবে তারাও বলে দিলেন। তারপর আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বলছেন যে লোকেরা জিজ্ঞেস করে হে নবী তোমাকে, ইয়াসআলুনা আনিস সাহ, কিয়ামত সম্পর্কে, আইয়ানা মুরসাহা, এই কিয়ামত কখন ঘটবে, মুরসাহা কখন ঘটবে কিয়ামত, এরসা বলা হয় নৌকো বা পানি জাহাজ নদীতে সমুদ্রে চলতে চলতে কোনো জায়গায় যখন থেমে গেল এটাকে বলা হয় এরসা। তো কিয়ামত কখন এসে থেমে যাবে, অর্থাৎ কিয়ামত ঘটবে, ফিমা আনতা মিন যিকরাহা, নবীকে আল্লাহ পাক রব্বের সম্বোধনকে বলছেন যে হে নবী তার আলোচনার সাথে তোমার কি বা সম্পর্ক, কিয়ামত কখন হবে, কোন দিনে হবে, কত সালে হবে, এসব বলা তোমার কাজ না, ওর সাথে তোমার কি সম্পর্ক, এলা রব্বিকা মুনতাহা, এর চূড়ান্ত জ্ঞান তো তোমার প্রতিপালকের কাছে রয়েছে, আল্লাহ পাক এই গায়েব এই অদৃশ্য সম্পর্কে কাউকে জানাননি, ইন্নামা আনতা মুনজিরুম মান ইয়াখশাহা, তবে তোমার কাজ হচ্ছে যে তুমি যারা ভয় করে তাদেরকে সতর্ক করবে, ইন্নামা আনতা মুনজির, তুমি সতর্ক করবে, মান ইয়াখশাহা, ওই সব লোকদেরকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহ পাকের আযাবকে ভয় করে, আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে, এই সব ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে এই জন্য যে তারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে এই জন্য যে তারা পরকাল সম্পর্কে চিন্তাশীল, পরকালের আযাবকে ভয় করে, আল্লাহ পাকের দুনিয়ার গজবকে ভয় করে, আল্লাহ পাকের আযাবের ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে সতর্ক করবে। সতর্ক তো রাসূলুল্লাহ সকলকে করেছেন, আবু জাহাল আবু লাহাবকে করেছেন, যারা কুফরের অবস্থায় চলে গেছে তাদেরকেও করেছেন, কিন্তু তারা যেহেতু উপকৃত হয়নি এজন্য বিশেষভাবে ওই লোকদের জন্য তুমি যারা তোমার দ্বারা উপকৃত হল, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ পাক বলছেন যে কিয়ামত যখন আসবে আর কিয়ামত যখন দেখবে আর কিয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে তখন মনে হবে যে পৃথিবীতে একটা দিনের হয় অর্ধেক সকালবেলা যতটা সময় হয় এতটা সময় থেকে এসেছি, অথবা বিকেলের সময়টা থেকে এসেছি। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, মানুষরা যখন এই কিয়ামতকে দেখবে, যেদিন কিয়ামত ঘটবে বিচার দিবসে হাজির হবে, লাম ইয়ালবাসু, মনে হবে যে তারা অবস্থান করেনি পৃথিবীতে, লাম ইয়ালবাসু ফি দুনিয়া, আর কেউ কেউ বলেছেন যে কবরের জীবনে, কবরে যে থেকে এলো দিল, হাজার হাজার বছর কবরে হতে থেকেছে মারা যাওয়ার পরে, তারপরে কিয়ামত হয়েছে, কিন্তু কিয়ামতের আজাব কবরের আজাবের চাইতে বড় কঠিন, যার ফলে যখন বড় আজাব দেখবে ছোট আজাবগুলি ভুলে যাবে, দুনিয়ায় অনেক কষ্ট করেছে, বড়ই কষ্ট করেছে দুনিয়ায়, কিন্তু ওই সব কষ্ট কিচ্ছু মনে হবে না, আর দুনিয়াতে থেকেছে 100 বছর 200 বছর থেকেছে, কিন্তু সেটা মনে হবে কিরকম, যে লাম ইয়ালবাসু, তারা পৃথিবীতে অবস্থান করেইনি অথবা কবরের জীবনে অবস্থান করেনি, ইল্লা আশিয়া, তবে এক বৈকাল, একদিনের বৈকাল বেলা অবস্থান করেছে, আও দুহাহা, অথবা একদিনের সকাল, একটা দিনের সকালবেলা শুধু থেকে এসছে এরকম মনে হবে। আল্লাহ পাকের এইরকম ভয়ানক আজাব কিয়ামতের দিনে রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহ পাকের আজাব থেকে, দুনিয়া আখেরাতের আজাব থেকে আল্লাহ পাক রক্ষা করেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। এখানে আমার তাফসীর সূরা নাজিয়াতের শেষ হলো, অল্প সময় আছে, যদি কেউ প্রশ্ন করেন তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন আছে, বলছি দুনিয়াতে যদি কোনো মানুষ মানুষকে খুন করে তো আখেরাতে কিসাস কিভাবে হবে? দুনিয়াতে যদি মানুষ খুন করে কোনো মানুষকে আর আল্লাহ পাক যদি মাফ না করেন বা কেসাস কেমন করা হবে, এক কথা এই তো। তো আল্লাহ পাক রব্বুল আলমিন খুনের শাস্তির ক্ষেত্রে কঠোর শাস্তির কথা বলেছেন, আর খুনের গুনহার স্তর হচ্ছে শিরকের গুনহার পরে, আল্লাহ সূরা ফুরকানের একটি আয়াতে বলেছেন। তো খুব বড় অপরাধ, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা আল্লাহ পাক কঠোরভাবে হারাম করেছেন। আর তারপরে তিন নম্বরে আল্লাহ পাক জেনার কথা উল্লেখ করেছে ওই আয়াত। খুন যদি কেউ করে তাহলে কয়েকজনের হক নষ্ট করলো, যেই ব্যক্তিকে খুন করেছে তার হক নষ্ট করেছে, আর ওর স্ত্রী ছেলে মেয়েদের হক নষ্ট করেছে, এতিম বিধবা বানিয়েছে, বাপ মায়ের হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, বাপ মা বৃদ্ধ হয়তো, এই একটাই ছিল ছেলে যে উপার্জন করে খাওয়াইতো বাপ মাকে, তো তাদেরও হক নষ্ট করেছে, ইত্যাদি অনেক লোকের হক জড়িত এবং আল্লাহ পাকের হক জড়িত। সুতরাং এই লোকের ক্ষেত্রে আল্লাহ পাক যে মাফ করবেন, যদি তওবা করে যায় তাহলে আল্লাহ মাফ করবেন এতটুকু যে আল্লাহর হক মাফ করবেন, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের দিনে তাকে ধরে নিয়ে এসে হাজির করবে ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, যে আল্লাহ সাল হাজা ফিমা কাতালানি, রব্বে হে আমার রব, একে জিজ্ঞেস করো কেন আমাকে খুন করেছে, ধরে নিয়ে এসে হাজির করো। তখন এ যদি সংশোধন করে গিয়ে থাকে তো আল্লাহ হয়তো রাজি করবে, আর না হলে শাস্তি অবশ্যই পেতে হবে, এইরকম অপরাধের শাস্তি অবশ্যই জাহান্নামে পেতে হবে, যদিও তার ইমান ইসলাম ঠিক থেকে তাকে ভঙ্গ না করে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে এইরকম আর কেসাস করবেন না, তবে আল্লাহ পাক আজাব দেবেন, কবরের জীবনে আজাব রয়েছে, তারপরে জাহান্নামে আজাব রয়েছে ইত্যাদি। আর ওইসব যারা আত্মীয় স্বজন যাদেরকে অসহায় বানিয়ে দিয়েছে স্ত্রী ছেলে মেয়েদেরকে, তাদেরও একটা হক জড়িত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে। এই ক্ষেত্রেই বলা হয়েছে যে সর্বহারা ওই ব্যক্তি যে ব্যক্তি নেকির পাহাড় নিয়ে যাবে, কিন্তু লোকজনকে দিতে দিতে, কারণ হক নষ্ট করে এসছে, দিতে দিতে কাউকে খুন করে এসছে, তো ওর আপনজনরা সব নিয়ে যাবে, তার নেকিগুলো নিয়ে যাবে। তো এইভাবেও প্রতিশোধ হবে, দুনিয়ায় রক্তপণ দেওয়া হয়, যদি খুনের বদল খুন না হয় তাহলে দিয়া তো রয়েছে রক্তপণ, আর ওখানে নেকি দিয়ে পেমেন্ট করবে, অথবা ওদের গুনার বোঝা চাপিয়ে দেবে, নেকি যদি নাই থাকে তো গুনার বোঝা ওই লোকগুলি যারা মজলুম হয়েছে নির্যাতিত হয়েছে তারা গুনাহগুলি এর উপর চাপিয়ে দিয়ে ওরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভুল ভ্রান্তি আমাদের মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে চলার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।